الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. দাফন কাপন ইত্যাদি সম্পর্কে আলোচনা আমাদের চলছিল গত দুই দর্শে। মানুষ যাওয়ার পরে, মুসলিম মারা যাওয়ার পরে মালাকুল মউত তার জান কিরকম ফওয়াজ করে মুসলিম হলে, আর শেষ পর্যন্ত আলোচনা হয়েছে। এরপর আলোচনা হয়েছে কাফেরদের সম্পর্কে। আর আজকে এখানে দুটি বিষয়ে শেখ হাসান জালদানী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। এক নম্বর হলো ওয়াজুজ ইখরাজুল মাইয়িত মিনাল কবরি মিনাল কবর লিগরাদিন সহীহ। মানুষকে আপনি মৃত ব্যক্তিকে দাফন করলেন, তারপর যদি প্রয়োজন হয় তাহলে কবর থেকে মৃতকে বের করা যায়, এরকম মাঝে মধ্যে হয় কিনা যেমন যদি যেমন এক ব্যক্তিকে দাফন করা হয়েছে গোসল না দিয়ে, কিংবা কাফন না পরিয়ে দাফন করা হয়েছে, তো এই অবস্থায় তাকে বের করা যায় কবর থেকে। বুঝলেন? এক্ষেত্রে হাদিস জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই বাদামা উদখিলা উফরাতাহু فأمر به فأخرج فوضعه على ركبتيه ونفث عليه من ريقه وألبسه قميصه. قال جابر وصلى عليه فالله أعلم وكان كسائر عباسا قميصا. ولشن جابر بن عبد الله رضي الله عنهما الله رسول صلى الله عليه وسلم ركشه عبد الله بن তাকে তার কবরে বা গড়তে রাখার পর এখানে বলছেন তার গর্তে তাকে প্রবেশ করানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে নির্দেশ দিলেন ওকে বের করো, তাকে বের করা হলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাঁটুতে তাকে রাখলেন, সুবহানাল্লাহ, ওয়া নাফাসা আলাইহি মিন রীহিহি, আর তার উপর থুক দিলেন, কারণ নবী থুক বা ওয়া নাফাসা আলাইহি মিন রীহিহি, আর কি করলেন, ওয়া আলবাসাহু কামীসাহু, আর তাকে তার কামিজ পরালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ওয়া কানা কাসা আব্বাসান কামীসান, নবী করিম কামিজ যে তার জামা যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কে পরালেন, কারণটা কি, যেহেতু আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব কে তার জামা দিয়েছিল, এর বদলা আদায় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জুব্বা নিজ জামা তাকে পরিয়েছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে। এরপর বলছেন অন্য সহাবী এরকম বলছেন আবু যুবের আদিয়াবি থেকে লম্মা মাত আব্দুল্লাহ ইবনে উবাই আতা ইবনুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল তখন তার ছেলে অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলে ওনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের নেতা, আর মুনাফিকের নেতার ছেলে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, বড় মুনাফিক, এ হলে সমস্ত মুনাফিকদের নেতা, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আছে সবার বড় লিডার হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর এদের প্রধান হয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কথা বুঝছেন? আচ্ছা, তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আমাদের দেশে আছে কি কারো নাম যেমন আব্দুল্লাহ, আপনার কাছে আসলো একটা নাম রেখে দেন, আমার কাছে অনেক লোক আছে একটা নাম রেখে দেন, কিন্তু আছে ওই বাংলাদেশ মজুদ না ওখান থেকে বলছে উস্তাদ আমার নাম রেখে দেন, আমি মুসলিম হয়ে গেলাম। তো কেউ কেউ আছে সাথে সাথে মেনে নেয়, এটা বললাম ভালো সাহাবিন না তার ভালো লাগে দিলাম, আর কেউ কেউ আছে এটা তো আমার চাচা তো হয়ে গেলাম, ওইটা আমার অমুকের নাম বলে না গুষ্টি কেন আমার দূরবর্তী কেউ যদি হয় তার নাম আমার হয়ে গেল। আর হ্যাঁ দেখছেন আব্দুল্লাহ বিন উবাই মদিনা বাসী, আব্দুল্লাহ ছেলে নাম আব্দুল্লাহ, আর আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন সৌদিতে বাচ্চাদের নাম দেখবেন ওই দাদা নামে বেশিরভাগ ছেলের নাম রাখে, রাখে কিনা? যেমন এখানে একটা ছেলে তার নাম সুলেমান, তার বাবার নাম মোহাম্মদ, তার বড় ছেলের নাম রাখে মোহাম্মদ, দাদার নাম আচ্ছা যাই হোক আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন সুবাই তার ছেলে আব্দুল্লাহ, তিনি আল্লাহ রাসূলের সাহাবী, তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনি না আসেন আমার বাপকে না দেখতে, আমার বাপকে দেখতে যদি আপনি না আসেন তাহলে লোকজন আমাদেরকে বর্ষণা করবে, খুঁজা দিবে, আমাদেরকে লজ্জা দেবে, তো আপনি আসুন ইয়া রাসূলুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন فأتاه النبي صلى الله عليه وسلم فوجده قد أدخل في حفرته, এসে দেখলেন আব্দুল্লাহ বিন উবাইকে তার গর্তে রাখা হয়েছে, অর্থাৎ কবরস্থ করা হয়েছে সহজতার জন্য। তখন তিনি বললেন তো তোমরা আমাকে তাকে কবরস্থ করার আগে কেন আনলে না? তখন নবী করিম আগে যে হাদিস ওগুলো নির্দেশ দিলাম বের করালেন, তারপরে তার উপর থুতু দিলেন, তাকে তার নিজ জামা পরালেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি দেখলেন, আর তার জন্য সালাত পড়লেন দোয়া করলেন। কতটা কাজ এবার আসেন এই জায়গায় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকদের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কথা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত জানাজা পড়েছেন, যখন তিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সালাত জানাজা পড়ার জন্য বের হলেন, এমনি মুহূর্তে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই মুনাফিকের সালাত জানাজা পড়ার জন্য যাচ্ছেন? উমর ইবনে খাত্তাব তা যাচ্ছেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেন নি ইস্তাগফিরুল্লাহুম আও লা তাস্তাগফিরুল্লাহুম ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মারাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহু, যদি তুমি তাদের জন্য ক্ষমা চাও কিংবা না চাও, যদি তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো 70 বার, তবুও আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। আল্লাহ কি বলেন এটা মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ ইচ্ছাধীন করে দিয়েছেন, 70 বার চাও, যদি 70 বার চাও তবু, তো আমি কি করবো 70 বার চেয়ে বেশি তার জন্য ক্ষমা চাই। তার জন্য কিন্তু আল্লাহ মাফ করেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের মধ্যে থেকে যদি কেউ মারা যায় তাহলে আপনি তাদের সালাতুল জানাজা কখনো পড়বেন না। এই মুনাফিকদের মধ্যে থেকে আবাদান কখনো না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে এসে দাঁড়ো না। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتهم فاسقون ورا الله الله رسول সাথে কুফরি করেছে আর ফাসিক অবস্থায় মারা গেছে। অতএব হে রাসূল, আপনি আর কখনো এরকম করবেন না। বলুন তো এবারে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদ জানতেন তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সালাত জানাজা পড়তেন না? তো অনেকে শুধু বলে আলিমুল গায়ব নবীজি, আর কিছু নেই তাদের, আলিমুল গায়ব নবীজি শুনে ও আর একটা বিদাতে ঠিক আছে না, আলিমুল গায়ব নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব নবীজি বুঝাবা এরকম লিখে নাকি এটা দেখি এটা তোলা বাজার ঠিক না, খুব সুন্দর লাগে দেখেন তো। সাধারণ কবিরা যদি প্রিয় হয় তাহলে বেদা শয়তানের কাছে আরো বেশি প্রিয়, সবাই বলি না। এবারে যদি আপনি বেদাত করেন শুধু আল্লাহ আল্লাহ শুধু হু হু বলে এরকম করে একসাথে মেরে জিকির করে সব বিদাত, বিদাত তো আপনি বিদাত করছেন, শয়তানের কাছে খুব ভালো লাগছে, আপনার কাছে খুব ভালো লাগছে, ঘুম আসবে, ঘুম ঘুম যাবে, ওই লুইচ থাকবে আনা ঘুম বসে থাকবে, আর শয়তান আপনার সাথে মজুদ। আস্তাগফিরুল্লাহ আলিম, যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, ওদেরকে বলবেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে কি জেনে শুনে মুনাফিকের সালাত জানাজা করলেন, তার জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ নাফরমানি করতে পারেন? তাহলে বুঝে গেল তিনি নাজিল করেছেন, তিনি তাবিল করেছেন আয়াতের, আল্লাহ যদি বলেছে 70 বার যদি ক্ষমা চাও আমি মাফ করব না, তিনি বলেন 70 বার অধিক ক্ষমা চাইব আল্লাহ মাফ করবে, সুবহানাল্লাহ। আর তার ছেলে তার নাম কি ছিল? আব্দুল্লাহ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, জলিলুল কদর, মর্যাদাশীল সাহাবী। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবার জন্য আবেদন, স্বাভাবিক বাবার জন্য স্বাভাবিক, দুঃখ লাগবে না, ব্যথা লাগবে না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। তিনি এসে গেলেন, কিন্তু এটা হচ্ছে আব্দুল্লাহ ওই সাহাবীর আবেদন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এটা যে আল্লাহর নির্দেশ বিরোধী। এসে তিনি তাকে তার কবর থেকে বের করালেন, আবার জামা পড়ালেন তার নিজের, তার শরীরে থুতু দিলেন, কোন কোন মাথা থেকে একদম পা পর্যন্ত, কারণ নবীর থুতু মুবারক। বুঝতে পারছেন কেন? যেন আল্লাহ তাকে মাফ করে। আবার ইস্তিগফার করলেন, সালাত পড়লেন, হয়তো সরাসরি সালাত আর না ইস্তিগফার দোয়া করলেন, কিন্তু আল্লাহ বললেন, লা, 10 কোটিবার তুমি এদের জন্য দোয়া করো, আমি তাদেরকে মাফ করবো না। কারণটা কি? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে আর ফাসিক অবস্থায় মারা গেছে। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যদি মুনাফিকের জন্য কবুল না হয়, কোন মুশরিকের জন্য কবুল না হয়, অসৎ লোকের জন্য যদি কবুল না হয়, ফাসিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবের জন্য কবুল হয়, আমরা জানি তো, এটাও জানি করো না, তাহলে অন্য কোন লোক যদি অথবা আপনি যদি আপনার মুশরিক বাবার জন্য দোয়া করেন, এই দোয়া কি আল্লাহ পাক কবুল করবে? আপনি জানেন আপনার বাবা সে সালাত পড়তো ঠিকই আছে, সে হজ করতো ঠিকই আছে, সিয়াম পালন করতো ঠিকই আছে, যাকাত আদায় করতো ঠিকই আছে, সালাত আদায় করতো ঠিকই আছে, কিন্তু কবরে গিয়ে কবরের সামনে সেজদা করতো কিংবা কবরের কাছ থেকে সরাসরি কিছু চাইতো, বাবার কাছে চাইতো, সে মনে করতো আমার বাবা কুকুর আছে, ও যা যা চাই করতে পারে, এরকম আকীদা রেখে যদি সে মারা যায়, তাহলে সে মুশরিক অবস্থায় মারা গেছে। এই মুশরিকের জন্য দোয়া করা কখনো আপনার জন্য জায়েজ নয়। স্পষ্ট কিনা? বুঝতে পারছেন? বলবেন না আমার বাবা কি করবে, দেখো কথা হল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মাওয়ার জন্য তিনি দোয়া করেন, নিজের মাওয়ার জন্য দোয়া করেন, নিজের মায়ের জন্য দোয়া করেননি। সহিহ মুসলিমের রিওয়ায়াত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, মার কবর দেখতে গেলেন, জিয়ারত মানে কি দেখে দোয়া না, ওখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, তার দুনায়ের থেকে পানি কাঁদতে লাগলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছি না, আমি যেন আমার মায়ের জন্য ক্ষমা চেয়ে দোয়া করি, এই অনুমতি যেন আল্লাহ পাক আমাকে দেন, কিন্তু আল্লাহ পাক আমাকে আমার মায়ের জন্য ইস্তিগফার করার অনুমতি দেননি। বুঝতে পারছেন কথা? আমার মায়ের জন্য ইস্তিগফার, ক্ষমা চাওয়া অনুমতি দেননি। পরে আমি বললাম, ইয়া রাব্বুল আলামিন, আমি যেন আমার মায়ের কবর জিয়ারত করি এর অনুমতি দেন, তো আল্লাহ পাক কবর দেখার অনুমতি দিয়েছেন, ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করেছেন? না, কেন করেননি? যে কুফরি অবস্থায় মারা গেছে, কুফরি অবস্থায় মারা গেছে। সহিহ মুসলিমের হাদিস, ভিন্ন ভিন্ন করবেন না, এটা স্পষ্ট, এটা এরকম মানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের ক্ষেত্রে কেউ আমাকে প্রশ্ন করে, তাও সহিহ মুসলিমের রিওয়ায়াত, আনাস বিন মালিক বলেন, এক ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইনা আবি, আমার আব্বু কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুক ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। ওই সাহাবী বিষণ্ণ অবস্থায়, বিমর্ষ অবস্থায় চলে গেল, বাপ জাহান্নামে, কষ্ট হয় না, উনি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাপ এবং তোমার বাপ, আমাদের উভয়ের বাপই জাহান্নামে। আপনি বলেন তো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে ঢং তামাশা মজা করে এরকম বলতে পারেন? আপনি কি আপনার বাপের ক্ষেত্রে এরকম মজা করে বললেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বাপের ক্ষেত্রে মজা করে বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মজা করে কখনো মিথ্যা বলতেন না, আমাদের থেকে বলা হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো মিথ্যা বের হয় না। বলেন সুবহানাল্লাহ। তার দলিল কি? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যিনি সবচেয়ে বেশি লিখতেন, সবচেয়ে বেশি হাদিস লেখক হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুখস্থ করতেন বেশি, আর যিনি লিখে রাখতেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। সরাসরি আবু হুরায়রা বেশি, সুবহানাল্লাহ। আর ইনি লিখেন সুবহান, দেখবেন আপনি কম্পিউটারে বসে আছেন আওয়াতুন কিরা হাদিস যে মন্ত্রকে বলে তাহলে লিখতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে গিয়ে কথা বলছিলেন কুরাইশের সাহাবারা, বললেন কুরাইশ বংশী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের সাহাবা, তারা বললেন তুমি সবসময় লিখো না, কারণ অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্বিত অবস্থায় থাকে, তো সবসময় লিখতে পারো। তো আব্দুল্লাহ ইবনে আমর স্টপ করলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো অনেক সময় রাগের সুরে কথা বলেন, তো আমি ওই সময় কি আপনার কথা লিখবো, আপনার হাদিস লিখবো, আপনার বাণী লিখবো? আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হে আব্দুল্লাহ আমি যাই বলি তাই তুমি লেখো, কারণ এই জিহ্বাকে কখনো মিথ্যা হবে না। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাপের ক্ষেত্রে কি কিতিলি মজাক করে মিথ্যা বলতে পারে? কোন মানুষ বলে না। মানুষ যদি একটা অসৎ অসৎ লোক হয় সেও এরকম বলবে না যে আমার বাপের হাতে বলবে, তোমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না আবী ওয়া আবাকা ফিন্না, আমার বাবা তোমার বাপ হয়ে যায়, তাহলে আর কারো কথা চলে? আর এই আকীদা ইমাম আবু হানিফা বলেন সুবহানাল্লাহ, এই আকীদা ইমাম আবু হানিফা হাদিস এসেছে এটা আমার জানা মতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আকীদা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার নিজ মা বাবার ক্ষেত্রে ওই আকীদা হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। দাবি করলেন আলাদি কিন্তু আলাদি নেই, হ্যাঁ একটা দুইটা ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝাতে হবে ইমাম আবু হানিফা কিন্তু স্ট্রং ছিল, শুধু দোষ দেখবেন না মানুষ থেকে ভুল হয়, আকীদা সংক্রান্ত ব্যাপারে এক নম্বর ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এরপরে সংক্ষিপ্ত এই বিষয়ে লম্বা করব না, বলছেন ওয়ালা ইস্তাহাব্বু লিরাজুলি আন ইয়াহফিরা কবরহু ক্বাবলা আন ইয়ামুত, অনেকে দেখবেন মারা যাওয়ার আগে কবর খোদাই করে রাখে তার নিজের জন্য, বলে এই জায়গা আমার বলে কিনা আছে বাংলাদেশে একজন দুজন অনেক বলছেন শেখ আসুদ্দিন আলবাই রক্তমারি এটা মুস্তাহাব না, পছন্দনীয় আমল না, যে মানুষ মরার আগে তার কবর সে খোদাই করে রাখবে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেননি। আপনারা কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার আগেই তার কবর খোদাই করে রেখেছেন? না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা যাওয়ার পরে ইখতিলাফ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর খোদাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে স্থানে নবী মারা যান সে স্থানে তার কবর হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর বললেন এই হাদিসের উপর নির্ভর করে ভালো হতো তাহলে সবার আগে কি করতেন? মুহাম্মদ কি করতেন, ঠিক না ভাই? তো আমরা কেন বলবো না যাই না যে কেউ বলেছেন যাই, মানুষ জানে না কোন জায়গায় সে মারা যাবে। আপনি জানেন কোন জায়গায় মরবো? আমি জানি কোন জায়গায় মরবো, তলেই মরবো। আপনার যেখানে মর্তিহা আছে ওই জায়গায় আপনি মরবেন, আর সুন্নাত হলো নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আপনি মারা যাবেন ওইখানে দাফন হবে। মারা গেছে সৌদিতে নিয়ে যায় বাংলাদেশে, ঠিক না? প্লিজ, হাজার হাজার কিলোমিটার দূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফিউ বিল জানাজা ফা ইন তাকু সালিহাতান ফা খাইরুন তুকদ্দিমুনহা ইলাইহি ওয়াইন তাকু গায়রা যালিক ফা শাররুন তাদউনহু আনহা আও তাদউনহু আন রিকাবিহি। তোমরা তাড়াতাড়ি করে জানাজার কাজ সম্পন্ন করো, কারণ এই যে দুটি মারা গেছে যদি ভাবা হয় তাহলে তোমাদের জন্য উত্তম, তোমরা আল্লাহর দরবারে তাকে তাড়াতাড়ি করে নিয়ে সুপুর্দ করবে, ঠিক না? ভালো হলে আল্লাহর জন্য তাড়াতাড়ি সুপুর্দ করো, আর যদি খারাপ হয় ফাসাদুন তাদউনহু আদিকাবিকুম তাহলে এটা হচ্ছে শর, অনিষ্ট, খারাপ তোমাদের জন্য উচিত, তোমরা তোমরা তোমাদের ঘাট থেকে ওকে তাড়াতাড়ি করে নামিয়ে দিবে। আমরা জানি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পূর্বে তিনি ওসিয়ত করে গিয়েছেন, বলছেন অমুক আর তমুককে জানাবে না, আমি মারা গেলে সাথে সাথে তোমরা আমাকে দাফন দাফন করবে, আমার দাফন কবরের কাজ কার্য সম্পন্ন করবে, বিলম্ব করবে না। যেরকম তিনি ওসিয়ত করেছেন ওইভাবে তারা বাস্তবায়ন করেছেন, লেট নেই। তো আসি আমরা সবাই আল্লাহ নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তরিকা জানি এবং আমল করি, তাহলে আপনি আপনার কবর আগে আগে রেডি করবেন না। যে জিনিসের রেডি করবেন ওটা কোনটা? আমলের রেডি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবার যেন মৃত্যু ইসলামের অবস্থায় হয়, মুসলিম অবস্থায় হয়। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমাদের মা বাবাকে মাফ করুন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করুন। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার তৌফিক দান করো, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, নবীর তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন রুকুন, ওয়াজিব, সুন্নাহ যেগুলো আছে তোমার নবী থেকে প্রমাণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অনুযায়ী যেন আমরা সালাত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই সুযোগে আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সালাত সবাই শিখবেন, শিখবেন তো? যারা শিখবেন মনোবাসনা রয়েছে একবার হাত তুলে বলবেন। মুসলমানদেরকে মাফ করো, আমাদের উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, আমাদের দিনী ভাইদেরকে মাফ করো, পৃথিবীর আকাশে কানাচে যে স্থানে আমাদের ভাইয়েরা রয়েছে, নিজের আত্মীয়রা রয়েছেন, সমস্ত মুসলমানদেরকে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين